চন্দ্রবাহী তৌহিদি কালেমার ঝন্ডাবাহী চির দুর্বার আলোকুনিছি তৌহিদি কালেমার ঝন্ডাবাহী তৌহিদি কালেমার ঝন্ডাবাহী চির দুর্বার আলোকুনিছি কত মন দুর্গম পথ পাড়ি দেয় কত মন দুর্গম পথ পাড়ি দেয় পদভারে কাঁপায় নিখিল তৌহিদি কালেমার ঝন্ডাবাহী তৌহিদি কালেমার ঝন্ডাবাহী অগণন শহীদের রক্তে রেগে রক্তে রেগে রক্তে রেগে রক্তে রেগে রক্তে রেগে বাধার প্রাচীর গুলো চাই গো ভেঙে অগণন শহীদের রক্তে রেগে রক্তে রেগে রক্তে রেগে রক্তে রেগে রক্তে রেগে বাধার প্রাচীর গুলো যায় গো ভেঙে বীরতার মন্ত্রে কবু কখনো বীরতার মন্ত্রে কবু কখনো পথ চলাকার হয় না শিথিল তৌহিদি কালেমার ঝন্ডাবাহী তৌহিদি কালেমার ঝন্ডাবাহী খোদার শাসন চাহে ধুলোর ধারায় ধুলোর ধারায় ধুলোর ধারায় ধুলোর ধারায় ধুলোর ধারায় বাকে বাকে তাই সে রক্ত ঝরা খোদার শাসন চাহে ধুলোর ধারায় ধুলোর ধারায় ধুলোর ধারায় ধুলোর ধারায় ধুলোর ধারায় বাকে বাকে তাই সে রক্ত ঝরা প্রত্যহ নিষিদিন গায়ে ঝরিয়ে প্রত্যহ নিষিদিন গায়ে ঝরিয়ে ভালোবাসা প্রেম নবীন তৌহিদি কালেমার ঝন্ডাবাহী তৌহিদি কালেমার ঝন্ডাবাহী চির সবুজ অপরূপ বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে এরার আলো একদিন উঠবে এসে চির সবুজ অপরূপ বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে এরার আলো উঠবে সে আকাশ বাতাস হবে আলোড়িত আকাশ বাতাস হবে আলোড়িত হবে শুরু ভীতবর্ণী তৌহিদি কালেমার ঝন্ডাবাহী তৌহিদি কালেমার ঝন্ডাবাহী চির দুর্বার আলোড়িছি তৌহিদি কালেমার ঝন্ডাবাহী তৌহিদি কালেমার ঝন্ডাবাহী চির দুর্বার আলোকুনিছি কত মন দুর্গম পথ পাড়ি দেয় কত মন দুর্গম পথ পাড়ি দেয় পদভারে কাঁপায় নিখিল তৌহিদি কালেমার